الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عواصمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقم وجهك للدين حنيفا ولا تكونن من المشركين ولا تدع من دون الله ما لا ينفعك ولا يضرك فإن فعلت فإنك إذا من الظالمين وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يردك بخير فلا راد لفضله يصيب به من يشاء من عباده وهو الغفور الرحيم সূরা ইউনুস 105-7 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি বাংলাদেশকে স্মরণকালের শ্রেষ্ঠতম ভয়াবহতম সামুদ্রিক ঘূর্ণিঝড় একটি নয় দুটির হাত থেকে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন সেজন্যই সবাই অন্তর থেকে বলুন আলহামদুলিল্লাহ। আজকে প্রশংসা জানানোর কোনো ভাষা নাই। বহু পূর্বে একবার এসেছিল, এক ধাক্কাতেই উপকূলে 300,000 মানুষ মারা গেছিল। বলা হচ্ছে এ যাবৎ বাংলাদেশ শুধু নয়, উপমহাদেশের ইতিহাসে এই ধরনের কোনো ঘূর্ণিঝড় একসঙ্গে দুটা কখনোই আসেনি। জি আল্লাহ পাক আমাদেরকে এই মহা দুর্যোগ থেকে বাঁচিয়েছেন, আমরা তার জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। এবং যাবতীয় দরুদ ও সালাত সেই নবীর জন্য যিনি আমাদেরকে তৌহিদের এই মহা সৌভাগ্য বা করেছেন। যদি তৌহিদের সন্ধান আমরা না পেতাম, আল্লাহ আছেন, তার সৃষ্টি আছে, তার বিধান আছে, এই ওহির দাওয়াত যদি আমরা না পেতাম, তাহলে আমরাও মুশরিকদের মতো বস্তুবাদী হয়ে আজকে দুনিয়া থেকে জাহান্নামের খোরাক হয়ে বেরিয়ে যেতাম। তাই দুনিয়ার মানুষের জন্য রহমত হিসাবে যিনি আগমন করেছিলেন, রহমতুলিল আলামিন হিসাবে, সেই শেষ নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই যাবতীয় দরুদ ও সালাম। আজকে সরকারের পক্ষ থেকে সবাইকে শুকরিয়া জানাতে বলা হয়েছে, কিন্তু যদি মনে করেন পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্রপ্রধান যদি বলেন, যে আমি মনুষ্য সৃষ্ট দুর্যোগ এবং প্রাকৃতিক দুর্যোগ উভয়টির মোকাবেলা করতে সক্ষম হয়েছি, এ কথা বলাটাকেই কারোর জন্য শোভা পাবে? মনুষ্য সৃষ্ট দুর্যোগ ঠেকানো হয়তো বা সম্ভব, সেখানে আল্লাহর রহমত লাগে না, হইলে হয় না। কিন্তু আল্লাহ সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ ঠেকানোর ক্ষমতা মানুষের কি আছে? অ্যাটম বোম যদি বাংলাদেশের, কারণ পৃথিবীতে যতগুলি অ্যাটম বোম আছে সবগুলো যদি মহাশয়ের মুখে মেরে দেওয়া হইতো, মহাশয়ের কিছুই হইতো, কিছুই হইতো না। অথচ অহংকার কত বলা হচ্ছে খুব ধ্যাথীন ভাবে, হাসি মুখে, যেন কোনো কোন রকম চিন্তা ভাবনা নেই, অবলীলাক্রমে বলে যাচ্ছেন মনুষ্য সৃষ্ট দুর্যোগ এবং প্রাকৃতিক দুর্যোগ উভয়টি আমি মোকাবেলা করতে সক্ষম হয়েছি। নাউজুবিল্লাহ মিন যালিক, তওবা করো, যেখানে তুমি থাকো যত বড় তুমি হও তওবা করো, তওবা না করে মরলে জাহান্নামের আগুন হয়ে তোমাকে যেতে হবে কবরে, কেউ তোমাকে ঠেকাতে পারবে না। আল্লাহ বলছেন আকিম ওয়াজহাকা লিদ্দীন হানিফা, এই মানুষ, ধমক দিয়ে বলছো তোমার চেহারাকে আল্লাহর দিনের জন্য একনিষ্ঠ করো, ডাইনে বেয়ে তাকেও না, অমুক জায়গায় গিয়ে নিরাপত্তা পালন করো, অমুক স্মৃতিসৌধে গিয়ে মাথা নত করো, অমুক আগুনের সামনে গিয়ে ক্যান্টনমেন্টে মাথা নত করো, এসব ছাড়ো, তোমার চেহারাকে এক জায়গায় নত করো, স্রেফ আল্লাহর সামনে সেজদা করো, কোন সৃষ্টির সামনে সেজদা করা চলবে না। وَأَقِمْ وَجْهَكَ لِلدِّينِ حَنِيفًا وَلَا تَكُونَنَّ مِنَ الْمُشْرِكِينَ, অবশ্যই অবশ্যই তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। আপনি যত বড় দানবীর হন, শিরক করে মরেন, জাহান্নামে ঢুকবেন, যত বড় পণ্ডিত হন, শিরক করে মরেন, জাহান্নামে যেতে হবে, যত বড় শহীদ হন আর যোদ্ধ হন, বীর পুরুষ হন না কেন, শিরক করে মরলে জাহান্নাম তার একমাত্র ঠিকানা। ওমা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ ওয়া মাওয়াহু নার ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন আনসার, সূরা মায়েদা 72 আয়াত আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন, ওমা ইউশরিক বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ, তার জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিলেন। কি সাংঘাতিক কথা, কোনো খাতির নেই। তার ঠিকানা হবে জাহান্নাম, আখরাত মিন আনসার, আখরাতে তাকে সাহায্য করার কেউই থাকবে না। এই স্পষ্ট ঘোষণা শুনিয়ে দিতে চাই পৃথিবীর সমস্ত শক্তিশালী রাষ্ট্রপ্রধানদেরকে, তুমি পৃথিবীতে শক্তিশালী হতে পারো, আল্লাহ জিবরাইলের একটা থাপ্পড় সামনে তুমি টিকতে পারবে না। দুইবার ডাইরার একবার বমি হলে তুমি চিত্রহী সিঙ্গাপুর চলে যাও, তোমার শক্তি কিসের? একটু হাসি লাগলে সিঙ্গাপুর চলে যাবে, এই তো তোমার শক্তি, আবার অহংকার কেন? অহংকার পতনের মূল, অহংকার করা মানুষের জন্য মানায় না। তাই আল্লাহ ধমক দিয়ে বলছেন ওয়াকিম ওয়াজহাকাল দীন হানিফা, তুমি তোমার চেহারাটাকে তোমার আল্লাহর জন্য, তোমার হানিফ মানে একনিষ্ঠ করো, ডানি বা তাকেও না, এদিকে হজ করবে, ওদিকে মূর্তির সামনে যে সেখানে ভেট দিবে, ওখানে স্মৃতিসৌধে গিয়ে নমনম করবে, ওদের ক্যান্টনমেন্ট আগুনের সামনে গিয়ে শ্রদ্ধাঞ্জলি দিবে, কয় জায়গায় মাথা নত করবা? নাম দিচ্ছে মুসলমান, লজ্জা সরম নেই? এরপর আল্লাহ বলছেন ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুকা ফাইন ফালতা ফাইন্নাকা ইযাম মিনাল যালিমিন, তুমি আল্লাহ ব্যতীত কাউকে ডেকো না, মহাসিন আসছে আসুক, যেদিন আমরা মহাসিনের খবর শুনেছি সেদিনই আমাদের মার্কাজি মসজিদে আমরা কুনুতে নাজিলার সঙ্গে সঙ্গে দোয়া পড়ার নির্দেশ দিয়েছি, প্রতি ফজরের সালাতে আমাদের এই মার্কাজে সম্ভবত বাংলাদেশের সবার আগেই আমরা দোয়া শুরু করেছি, আল্লাহুম্মা হাওয়া আলাইনা আল্লাহ আলাইনা, হে আল্লাহ তুমি ফিরিয়ে নিয়ে যাও, আমাদের উপরে গজব দিও না। মনে পড়ে 1500 বছর আগে মদিনার মসজিদে যেদিন আল্লাহ রসুল দোয়া করেছিলেন বৃষ্টির জন্য, এত বৃষ্টি এসেছিল সেই দোয়ার সঙ্গে সঙ্গে যে সমস্ত মদিনা ভেসে যাচ্ছিল, একজন মুসলিম দাঁড়িয়ে বলে হে আল্লাহ রসুল দোয়া বন্ধ করুন, বৃষ্টি বন্ধ করার দোয়া করুন, সব মদিনা যে ভেসে গেল, মিম্বরে দাঁড়িয়ে আল্লাহ রাসূল সেদিন বলেছিলেন, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, হে আল্লাহ তুমি বৃষ্টি ফিরিয়ে নিয়ে যাও, আমাদের উপরে আর দিও না। সঙ্গে সঙ্গে বৃষ্টি বন্ধ হয়ে গেছিল। মানুষের দোয়া যে আল্লাহ শোনে এবং সঙ্গে সঙ্গে অ্যাকশন হয়, এগুলো তো বাস্তব প্রমাণ নয় কি? কাফেররা বলল, তুমি তো আসলে জাদুকর, আমরা জানি মাটিতে জাদু কাজ করে, আসমানে জাদু কাজ করে না, দেখে তুমি চাঁদটা দ্বিখণ্ডিত করতে পারো কি? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ এরা তোমাকে মহা বিপদে ফেলেছে, তুমি সকল ক্ষমতার মালিক, এই কাফেরদের মুখ বন্ধ করে দাও। আঙ্গুল ইশারা করলেন, চাঁদ দু টুকরা হয়ে দুদিকে চলে গেল। কোরআন পড়ুন, সূরা কমর শুরু হয়েছে এভাবে, ইক্তারাবাতিস সাআহ ওয়া শাক্কাল কমর, কিয়ামত নিকটবর্তী হয়েছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন। পৃথিবীতে মানুষ যা কিছু করে আসমানে তার প্রতিক্রিয়া হয়, অর্থাৎ আল্লাহর কাছ থেকে তার প্রতিক্রিয়া নেমে আসে। রহমানুর রহিম আল্লাহ বলেই তিনি আমাদেরকে এখন বাঁচিয়ে রেখেছেন। যা বদমাশি আমরা করি তা আমাদের তো বাঁচাতে হওয়ার কথা না, হাদিসগুলি বলবো শুনবেন একটু পরে। আল্লাহ বলছেন, বলা তাদাও মা আল্লাহ ইলাহা আখরা, খবরদার হে বান্দা, তুমি আল্লাহর সঙ্গে অন্য কাউকে আহ্বান করো না, কারণ মা আল্লাহ ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুকা, যারা তোমাকে উপকারও করতে পারে না, তোমার সামান্য ক্ষতিও করতে পারে না। মহাসন তো মহাসন, দশটা মহাসন আসলেও কোনো উপকার কোনো ক্ষতি বাংলাদেশে করতে পারবে না, যদি শুধু বাংলাদেশের মানুষ আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে আল্লাহ আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। এখানে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনার কোনো মূল্য নাই, এখানে বহু মুমিন বান্দা কেঁদেছে আল্লাহর কাছে, সে কুনুতে নাজলা কবুল হয়েছে, সে কবুল হওয়ার কারণেই মহাসেন ফিরে গেছে, এখানে কোনো নেতা নেত্রী কোনো ক্ষমতা ছিল না, কথা ঠিক নয় কি? এই রহমত থেকে বান্দাকে ফিরিয়ে নিয়ে নিজের ক্রেডিটের দিকে মানুষকে অনুগত করার জন্যই এই সমস্ত আজেবাজে কথা বলা হয়। আমরা এইসব কথা তিন পয়সা মূল্য দিই না। অহংকারী আস্ফালন চিরদিন করেছে, ফেরাউন নমরুদ হামান দাউদ সবাই করেছে, ওই আস্ফালন ধুলে উড়ে গেছে, আজ অহংকার করবে ধুলে উড়ে যাবে। শুধু মুমিন বান্দার একটা দোয়ার সামনে হাজারো অ্যাটম বোম দুর্বল হয়ে যাবে, ওসবগুলো আমরা তওকা করি না। আমরা প্রাণ খুলে দোয়া করেছি, সবার জন্য দোয়া করেছি, বাংলাদেশের এই মাটি কোন একটি দলের নয়, এই মাটি ইসলামের মাটি, ইসলামের জন্য এটা স্বাধীন হয়েছে, মুসলমানদের স্বাতন্ত্র্য এবং স্বাধীনতা রক্ষার জন্যই এই চেতনা নিয়ে এই দেশটা একদিন স্বাধীন হয়েছিল। এই মাটিটুকুর উপরে সারা দুনিয়ার লুলুপ জিহবা কখন একে ঠিক কিভাবে খেয়ে ফেলে দেবে। তাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ইসলাম অপরিহার্য, আর ইসলামের অনুসারী মানুষরা যখন আল্লাহর কাছে কাঁদে তখন আল্লাহ পাক তাদের দোয়া কবুল করেন। এখনো পর্যন্ত বহু ইমানদার মানুষ বাংলার জমিনে আছে, সম্ভবত নইলে এই গজব ফিরে দেওয়ার কোনো কারণ তো ছিল না। আল্লাহ রহম করুক বাংলাদেশের উপরে এবং বাংলাদেশের মানুষের উপরে, মানুষ যেন আল্লাহর দিকে ফিরে আসে। যত মানুষ আল্লাহর দিকে ফিরবে তত আল্লাহর পক্ষ থেকে রহমত এবং শান্তি নাজিল হবে বাংলার মাটিতে। আমরা সেই দোয়া করি প্রাণ খুলে। আজকে আমাদের সবচেয়ে বড় শুকরিয়া এই আল্লাহ পাক আমাদের এই দেশটাকে কঠিন একটা বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন, এবং এই সেজন্য আমরা আল্লাহ পাকে শুকরিয়া আদায় করেছি। আবারও বলছি আলহামদুলিল্লাহ। এর পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন, শুনে রাখো হে মানুষ, ওয়াই ইয়ামসাসকা আল্লাহু বিযুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া, যদি আল্লাহ তোমাকে কোনো কষ্ট দিতে চান তাহলে সে কষ্ট দূর করার ক্ষমতা কারোর নেই আল্লাহ ব্যতীত। ওয়াই ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি, আর তিনি যদি তোমার কোনো কল্যাণ করতে চান সেই কল্যাণ প্রতিহত করার ক্ষমতা কারোর নাই। কি সুন্দর কথা দেখছেন! অন্তঃসত্ত্বা মা মহাসেন ঘূর্ণিঝড়ের ভয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে, হঠাৎ ফজরের সময় পেটে বেদনা উঠেছে, পাশেই তার মা বলছে, খুকি সমস্যা হচ্ছে নাকি? হ্যাঁ মা, আর বোধহয় পারলাম না। কোনো সমস্যা না, আমি তো আছি পাশে। ফুটফুটে একটা ছেলে ভূমিষ্ঠ হলো কিছুক্ষণের মধ্যেই। বলেন, যদি আল্লাহ কারো কল্যাণ করতে চায় তাহলে ঠেকানো ক্ষমতা কারোর আছে? ও তো মরে যাওয়ার কথা। মা এবং কি বলে নানি দুজনে মিলে খুশির সঙ্গে আল্লাহর শুকরিয়া আদায় করে নাম রাখলো মহাসেন। মহাসেনের দিনে যখন জন্মে তোর নামই রাখলাম মহাসেন। আজকে পেপারে দিয়েছে দেখেন, তাহলে এটা কি বোঝায়? অথচ দেখেন তার পাশে ছবি আসছে, 23টা লাশ উপকূলে পড়ে আছে, তাতে দুটো মাত্র মহিলা আর বাকি সবই শিশু। ওই শিশুগুলো চলে গেল, আর একটা শিশু ভূমিষ্ঠ হলো, ওদেরকে আল্লাহর পক্ষ থেকে অমঙ্গলে স্পর্শ করেছে, ও বাঁচতে পারেনি, আর এই শিশুটাকে মঙ্গলে স্পর্শ করে তাকে কেউ ঠেকাতে পারেনি। কথা বলছেন, একেবারে একটি আয়াতের মধ্যে দুটো প্রমাণ একসঙ্গে আপনি পাচ্ছেন। তারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার জন্য নৌকা উঠছিল, কিন্তু হয়নি, আল্লাহ কবুল করেননি। এজন্য এই আয়াতগুলো একেবারে আমাদের অন্তরে গেঁথে নেওয়া দরকার। ইয়াম সাস্তি আল্লাহ বি দুররিন ফালা কাশিফ লাহু ইল্লা হুয়া ওয়া ইউরিদুকা বি খাইরিন ফালা রাদ্দা লি ফাদলিহ। আল্লাহ যদি কাউকে কোনো অমঙ্গল স্পর্শ করতে চান তাহলে কেউ সেটাকে ঠেকাতে পারবে না, আর যদি তিনি কাউকে মঙ্গল দিতে চান সেটাকেও কেউ প্রতিহত করতে পারবে না। ইউসিবু বিহি মাইয়াশাউ মিন ইবাদিহ, তিনি তার বান্দাদের মধ্যে যাকে খুশি এই মঙ্গল দান করতে পারেন, তুমি যতই বদদোয়া করো হবে না। ওহুয়াল গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল দয়াবান। সূরা ইউনুসের 105-6-7 আয়াতটি বাড়ি গিয়ে আপনার তফসির দেখে নেবেন, আরো বেশি আলোচনা পাবেন। এগুলো কেন আসে? আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাওফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সূরা বাকারা 155-56 আয়াত। আমরা অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব এই পৃথিবীতে, বেশাইইন মিনাল খাওফি ওয়াল জুউ, সামান্য কিছু ভয় দেখিয়ে, ক্ষুধার মাধ্যমে, অনাকসি মিনাল আমওয়াল, ফসল হানির মাধ্যমে, ওয়াল আনফুসে, মনুষ্য হানির মাধ্যমে, ওয়াস সামারাত, ফল হানির মাধ্যমে। ধান সুন্দর হয়েছে, সব চিটা হয়ে গেছে, গাছ ভালো হয়েছে, ফল হয়নি। এই পাঁচটি উদাহরণস্বরূপ আল্লাহ এখানে এনেছেন, কিন্তু এইগুলো যেহেতু বান্দার সবচেয়ে প্রধান, তাই আরো বহু পরীক্ষা বান্দার জীবনে আসতে পারে। পরীক্ষা ছাড়া কাউকে আমি জান্নাতে নেব না। তোমরা যেমন তোমাদের দেশে পরীক্ষা ছাড়া কাউকে গোল্ডেন দাও না, তা আমি তোমাকে পরীক্ষা ছাড়া জান্নাত দেবো নাকি? অতএব পরীক্ষা তোমাকে দিতেই হবে। পরীক্ষা আর সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছে নবীরা, অর্থাৎ তোমাকেও পরীক্ষা দিতে হবে, বিনা পরীক্ষা করে জান্নাত পাবে না। এই পরীক্ষা জিতলোকে আল্লাহ, যারা এই পরীক্ষায় বলেছে আমরা সবাই আল্লাহর জন্য, আমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাব, তারাই কেবল আল্লাহর কাছে জান্নাতের হকদার হয়ে গেল। আসলে লাফালাফি করলো, নিজের ক্রেডিট নিল, তারা জাহান্নামে চলে যাবে। এই পৃথিবীতে প্রধান প্রধান কিছু কারণ আল্লাহ রসুল উল্লেখ করেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেগুলো করলে এই পৃথিবীতে আল্লাহ কঠিন কঠিন গজব নেমে আসে। আল্লাহ গফুর রহিম বলে প্রতিটি অপরাধের জন্য গজব পাঠান না, যখন খুব বেড়ে যায় তখন দু একটা গজব আসে। সেগুলো কি কি আমাদের জানা থাকা ভালো। عبد الله بن عمر رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم لم تظهر الفحاشة في قوم قط حتى يغلبوا بها الا فشى فيهم الطاعون والاوجاع التي لم تكن مضت في اسلافهم الذين مضوا। এক যখন কোন জাতির মধ্যে ফাহেশা কাজ ব্যক্তি লাভ করে এবং প্রকাশ্যে করে, গোপনে জেনা করে না, একদম প্রকাশ্যে, বাংলাদেশে তাই হচ্ছে না, সবই হচ্ছে এখন প্রকাশ্যে, একা কিনা দলে বলে, ইল্লা ফাসা ফিহিম তাউন অল আওজা, আমরা তখন সেই কমের উপরে মহামারী পাঠিয়ে দেই এবং আওজা নানাবিধ রোগ পাঠিয়ে দিই। আল্লাহ ইল্লাম তাকুন মাদাত ফি আসলা ফিহিম আল্লা দিনে মাদাও, যে সমস্ত রোগ ব্যাধি কখনোই তাদের পূর্ববর্তী বাপদাদাদের হয়নি, নতুন নতুন রোগ পাঠিয়ে নিই। ডাক্তার সাহেব থাকলে হাদিসটা মুখস্থ নিয়েন, ডাক্তারদের সারা জীবন পড়াশোনা করলে ওই রোগ ধরতে পারবে না, কারণ পাপটা বন্ধ করেন সব ঠিক হয়ে যান, ওদিকে কোনো হিসাব নাই, বিচার তো নাই দেশে, যত বড় যা খুশি তাই করো, আর যদি বিচার গেলে তো তুমি সারা জীবন ভুগি মর, বড় মামলা না করেই ভালো, উকিল আর মোক্তার আর যাদের পয়সা দিতে দিতে যান শেষ, বাদীও শেষ বিবাদীও শেষ, ওদিকে মামলা শেষ হয় না, কি চমৎকার বিচারের ব্যবস্থা, জাহেলি আরবের মধ্যে চেয়ে উত্তম বিচারের ব্যবস্থা ছিল, খালি চেহারা স্রোত ভালো হয়েছে, গায়ে একটা কালো গাউন উঠেছে আর কিছু দেখিনি, হতভাগা দেশ, আর কতবার তোমরা স্বাধীন হবে, স্বেচ্ছাচারিতার চূড়ান্ত হয়ে গেছে দেশ। আল্লাহ রাসূল বলছেন যখন এভাবে প্রকাশ্যভাবে জেনা ব্যভিচার হবে তখন তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে তাউন মহামারী নেমে আসবে, নানাবিধ ব্যাধি বেদনা আসবে, যা তোমাদের পূর্বিকার আল্লাতি লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম, তোমাদের আসলাফ যারা বাপ দাদা ইত্যাদি যারা ছিলেন তাদের মধ্যে এই সমস্ত রোগের নামও কখন কেউ শুনে নেই, এইগুলো তখন তোমাদের একটা একটা আসতে শুরু হবে। দুই নম্বর, ওলাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা আখাযু বিসিনিন ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরু সুলতানি আলাইহিম, যখন কোন জাতির মধ্যে ওজনে কম বেশি এবং মাপে কম বেশি করার ব্যাধি ঢুকবে তখন সেই জাতির উপরে আমরা পাঠিয়ে দেব দুর্ভিক্ষ এবং কঠিন দারিদ্র আর কি, আর সরকারি জুলুম, নিজেরা বুকে হাত দিয়ে চিন্তা করো এই তিনটা আমাদের দেশে আছে কিনা, একদিকে বাড়ির পরে বাড়ি, রাজশাহীতে বাড়ি, ঢাকায় বাড়ি, বিদেশে বাড়ি, বাড়ি বানের শখ মেটে না, বাড়ির চৌকি দিয়ে লোক পায় না, একটা মানুষ কয়া যায় থাকবে, এতই বানাইছে, এখন বোধ হয় ফ্ল্যাট আর কেউ কিনবে না ঢাকায় মনে হয়, এর রানায় প্লাজার ধস নামাতে ফ্ল্যাট ভীতি শুরু হয়ে গেছে সব, ও ফ্ল্যাটে বুড়ি মরবো না কিসে কালে, কারণ ফ্ল্যাট মানেই তো চোরের দলদের বানানো, সিমেন্ট বালি রডে তো চুরি করবেই, তানালিকেন ইঞ্জিনিয়ার কি জন্য হয়েছিল, আর ওই ফ্ল্যাট কিনবো টাকা দিয়ে মরার জন্য নাকি, এখন আর ফ্ল্যাট বিক্রি হবে বলে মনে হয় না, কিন্তু টাকাওয়ালাদের একটা লোভ সামলানো ভালো, ওই টাকাটা দিয়ে একটা গরিবের বাড়ি করে দাও, ওটা তোমার আখেরাতে কাজে লাগবে, যাদের নাই কিছু এটা নিশ্চয়ই সে দেবে না, চাইলে বড় একশো টাকা একটা নোট দিয়ে বাড়ি চলে যাবে। হাদিসটা মনে রাখবেন, যখন কোনো কমের মধ্যে ওজনে কম বেশি বা মাপে কম বেশি এই রোগ ঢুকে পড়ে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলছেন সেই কমের উপরে আমরা সিনিন দুর্ভিক্ষ, সিদ্দাতুল মাউনা কঠিন দারিদ্র, জৌরুস সুলতান সরকারি জুলুম, তিনটা গজব পাঠিয়ে দিই। তিন নম্বর, অলম ইমনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউ লাকাতর মিনাস সামা, যখন কোন কম যাকাত বন্ধ করে তখন আমি সেই কমের উপরে বৃষ্টি বন্ধ করে দিই, অলাউলাল বাহাইম লাম ইমতারু, যদি চতুষ্পদ জন্তুগুলো পৃথিবীতে না থাকতো, গরু ছাগল মুরগি পাখি হাঁস ইত্যাদি, এগুলো না থাকলে পৃথিবীতে মোটেই বৃষ্টি দিতাম না, কিন্তু এদের কারণে আমি বৃষ্টি দেব, ওদের তো দোষ নাই, ওদের জন্য বৃষ্টি দেয় তাই তোমরা একটু খাও না, তোমাদের মতন বেঈমানদের জন্য আমি বৃষ্টি বন্ধ করে দিই, যখন এই মানুষ যাকাত বন্ধ করবে, যাকাত বন্ধ হচ্ছে, ওষর তো প্রায় বন্ধই হয়ে গেছে, ওষর তো যাকাতের একটা অংশ অনেকে জানেই না, আর ফেতরা তো উঠেই গেছে, ফেতরায় কিছু নাদান আহলাদিস কিছু ফেতরা একটু দেওয়ার ভাবনা চিন্তা করে, অন্যান্য পীর মাশায়েখদের অত্যাচারে ফেতরাটা আউট, তার মানে কি যে ব্যক্তির বাড়িতে যাবতীয় খরচ বাদ দিয়ে ওই স্বর্ণ দাম কত, সাড়ে সাত ভরি, অত টাকা হিসাব করবে কে, স্বর্ণের আর রৌপ্যের নিসাব পরিমাণ থাকবে অর্থ সম্পদ, সেই ব্যক্তির উপরেই মাত্র ফেতরা ফরজ, নদবড়া খুঁজলে ওরকম লোক পাওয়া যাবে তার দুদশটা হবে বোধ হয়, আর সব ফেতরা মাপ, কি চমৎকার ফতোয়া, এইসব ফতোয়ার হামলায় পড়ে বাংলাদেশ থেকে প্রায় ফেতরা উঠে গেছে। আর ওসর গেছে কেন? ফতোয়া, যে জমিতে খাজনা আছে ওই জমিতে ওসর নাই, ফলে ওসরে গেল, কোরবানি উপরে শেষ। কেন? একটা গরু ঝাক ল্যাংড়া পড়া ম্যানেজ করো, এইবার ওই গরুতে ছয় ছেলের ছয়টা ভাগা নাও, আর তোমার বাড়ির সবাই মিলে একটা ভাগা নাও, বাস এক গরুতেই কেল্লা ফতে। হাদিস মানলে ছয় ছেলের জন্য বারোটা খাসি আর তোমার পরিবারের একটা খাসি, ১৩টা খাসির বিনিময়ে তুমি একটা ল্যাংড়া গরু দিয়ে শেষ করে দিলে, কি চমৎকার ফতোয়া! ধর্মনেতাদের ধর্মের নামে এই ধর্মবিরোধী ফতোয়া এদেশের মুসলমানদের কাছ থেকে ইসলামের বরকত উঠে নিয়ে গেছে, চলে গেছে। যারা জাকাত বন্ধ করে তার জন্য দায়ী অধিকাংশ ক্ষেত্রে ধর্মনেতারা, শুধু রাজনৈতিক নেতারা কিন্তু জাকাত বন্ধ করে না, এ বিষয়ে আমরা তাদেরকে দায়ী করবো না, দায়ী করে মৌলভী সাহেবদেরকে। ওদের ফতোয়ার পাল্লায় পড়বেন না, হাদিস কোরআন খুলে পড়ে নিজের কবরের চিন্তা নিজে করেন, ওসরের বাপ খোলেন, সাদকাতুল ফিতরের বাপ খোলেন, জাকাতের অধ্যায় খোলেন, সব বাংলা ইংরেজি সবটা অনুবাদ হয়ে গেছে, ঝামেলায় নিজেকে ফেলবেন না, ক্ষতিগ্রস্ত হবেন। শব্দ দেখো না, যখনই মানুষ জাকাত বন্ধ করবে আল্লাহ বলছেন আমি আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেব, রাজশাহীর আকাশে বৃষ্টি নাই, জানি না রাজশাহীর লোক জাকাত দেয় কিনা, সাবধান হয়ে যান। হয়তো ভাববেন উত্তরবঙ্গে এখানে গরম এলাকায় বৃষ্টি কম, কে বলছে? গরম ঠান্ডা তার হাতে সব তিনি করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখছেন না মরু এলাকা আরব দেশে কেমন চাষ হচ্ছে, এখন সবুজ শ্যামল হয়ে যাচ্ছে, আপনারা তো টিভি দেখেন পত্রিকাতে পড়েন, হচ্ছে না? এখন সৌদি আরবে গেলে মানে বাংলাদেশ চাইতে ভালো, ওখানে গম গাছের যে চেহারা মনে কালো হয়ে গেছে, সে দেশে যদি এগুলো হতে পারে বাংলাদেশে কেন হবে না? কেন জবাবটা নিজের কাছে সন্ধান করুন, পাবে। আল্লাহ রসুল বলছেন যদি কেউ জাকাত বন্ধ করে, যখন কোনো কমে অধিকাংশ লোক জাকাত বন্ধ করবে আমি আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেব, বৃষ্টি আনার ক্ষমতা কোনো মানুষের নাই আল্লাহর হুকুম ছাড়া। চার নম্বর, যদি কেউ আল্লাহর সঙ্গে ওয়াদা এবং তার রসুলের সঙ্গে কৃত ওয়াদা ভঙ্গ করে, ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুবাম মিন গায়রিহিম ফাখাযু বাদা মা ফি আইদিহিম, আমরা তখন সেই জাতির উপরে তাদের শত্রুদেরকে বিজয়ী করে দেই, তখন তারা ওই জাতির কাছ থেকে বহু কিছু নিয়ে চলে যায়। বাংলাদেশের গর্বের জিনিস হলো আমাদের পদ্মা নদী, যমুনা নদী, মেঘনা নদী, ব্রহ্মপুত্র নদী, আমরা যখন ছেলেবেলায় পড়েছি ভূগোল পড়তাম, বাংলাদেশের শ্রেষ্ঠ নদী কি? আমরা লিখতাম পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, তাই লিখতাম না? এখন যদি বলা হয় বাংলাদেশের মরুভূমি কোনটা, আমাকে লিখতে হবে পদ্মা, মেঘনা, যমুনা। কে এটা করল? বড় ভাইদের নাম নিতে মানা, গালে আলো চাল, কথা বলা যাবে না, বললে রাষ্ট্রদ্রোহী হয়ে যাব। বাংলাদেশের এই সম্পদ নিয়ে গেল কারা? এ কারণ কিন্তু আমরা নই, আমরা যদি আল্লাহ এবং তার রসুলের বিধান মেনে চলতাম ওই অপশক্তির ক্ষমতা ছিল না এখানে বসে কোনো ক্ষতি করা আমাদের, কিন্তু আমরা সেটা মানিনি, বরং আমরা তাদের কাছে গোলামির মাথা নিচু করে দিয়েছি। যাদের কাছে আমরা সেজদা করেছি তারাই আপনাকে শোষণ করবে, আপনার উপরে খবরদারি করবে, আপনার কিছুই খবর ক্ষমতা নাই। যদি আপনার মাথাটা ছেড়ে আল্লাহর কাছে নত থাকতো, নিঃসন্দেহে আপনার এই সম্পদ কেউ নিতে পারত না। যখনই কোনো মানুষ আল্লাহ এবং তার রসুলের সঙ্গে কৃত অঙ্গীকার ভঙ্গ করবে, আল্লাহ রসুল বলছেন ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুবাম মিন গায়রিহিম, তাদের বিরোধী শত্রুদের মধ্য থেকে তাদের উপরে তাদের বিজয়ী করে দেওয়া হবে, ফাখাযু বাদা মা ফি আইদিহিম, ফলে সেই দেশে যেসব সম্পদ আছে সেখান থেকে কিছু অংশ তারা নিয়ে যাবে, নিয়ে গেছে, আমরা তার বাস্তব ভুক্তভোগী। পাঁচ, ওয়ালাম তাহাকুম আইমাতুহুম বিকিতাবিল্লাহি ওয়ায়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, এটা খুব মারাত্মক। যখন সে দেশের শাসনকর্তারা আল্লাহর কিতাব এবং আল্লাহ যা নাজিল করেছেন তা থেকে দূরে সরে যায়, কোরআন এবং সুন্নাহ থেকে যখন দেশের শাসক সম্প্রদায় দূরে সরে যাবে, আল্লাহ বলছেন ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, তারা তাদের মধ্যে আমি আপোষে লড়াই লাগিয়ে দেব, খালি মারামারি করবে, এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহই বলে দিছে। যখনই কোরআন সুন্নাহ বাদ দিয়ে নিজেরাই নিজের আইন চালু করবে, আমি আমারটাকে ভালো মনে করবো, উনি ওনারটা ভালো মনে করবো, উনি ওনারটা ভালো মনে করবে, নিজের প্রস্তাব নিয়ে জান দিবে, আয়া সব শহীদ হবে, কোনোদিনই সেদেশে শান্তি আসবে না। এই পাঁচটি বিষয় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শুনিয়ে গেছেন। এর সঙ্গে আরেকটা যোগ আছে, এটা তো ইবনে মাজার হাদিস, মুয়াত্তার আরেকটা হাদিস এসছে, এটা ইবনে আব্বাস থেকে কওয়ালার, তিনি বলছেন যে মা যাহারাল গুলুল ফি কওমিন ইল্লা আলাল্লাহু ফি কুলুবিহিমুর রুবা, যখন কোন কম খেয়ানত অভ্যস্ত হয়ে পড়ে, একবারে দারুণভাবে খেয়ানত শুরু হয়ে যায়, ওয়াদা খেলাফি, ঋণ খেলাফি, টাকা পয়সার চাঁদাবাজি, সবই তো খেয়ানতের মধ্যে, যখন খেয়ানত একবারে ব্যাপক হারে শুরু হয়ে যায়, আল্লাহ রসুল বলছেন ইল্লা আলকাল্লাহু ফি কুলুবিহিমুর রুবা, তখন তাদের অন্তরে আমি শত্রুর ভয় ঢুকিয়ে দেই। আসলে যে চোর হয়, চোর মানে পুলিশ, পুলিশ আমরা বলি না, এটা ঠিকই, যদি সে কেউ খেয়ানত করে অন্য কোনো সম্পদ, সে নিজেই কিন্তু দুর্বল হয়ে যায়। বাংলাদেশের বড় বড় চুরি এসব পত্রিকার হেডলাইন হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের মাশাআল্লাহ সনন্দন অর্থমন্ত্রী বলে এগুলো কিছুই না, 4,000 কোটি টাকা হলো তো মাত্র নস্যি, ভাবখানা এই যে 4,500 কোটি কিন্তু টাকা হলো নাকি। তো ওই বড় চোর যদি রেহাই পায়, তো ছোট চোরের অপরাধটা কি? যদি হাত কাটার আইন থাকতো, বড় চোরটা আগে হাত কাটার দরকার ছিল, জানা যে দেশে ওই ইসলাম আসলে তো আমাদের সর্বনাশ হয়ে যাবে, এই জন্য কোনো মতে ইসলাম আসতে দেবে না। একটা কেটে দিলি বাংলাদেশের চোর সাফ হয়ে যেত, একটা কেটে টিভি দেখার লাগবে, এই এই বেটা চোরকে কাটা হচ্ছে, দেশের সবচেয়ে বড় লোকটা এই চোরটা কেটে দেওয়া হচ্ছে, দেখ তোরা সবাই, আর ছোট ছোট থাকবে দেশে, বাপরে বাবার দরকার নেই, আমার হাত কাটা হলে আমার গোষ্ঠীর কার ছেলে মেয়ে বিয়ে শাদী হবে না, বলে বেটা চোরে বেটা চোর, চোরের নাতি, চোরের দাদি, চোরের চোরের তাঁতি, চোরের পুঁতি, কত গোষ্ঠী ধরে চলবে, বোধহয় 50 বছর 100 বছর চলবে ওই গালি, যে চোরের বেটা চোর, বাড়ি বিয়ে শাদী করবো না, তাই হবে না? একটা হাত কাটলি হয় বাংলাদেশ পরিষ্কার হয়ে যাবে, কিন্তু হবে না, কারণ চোররাই তো দেশ শাসন করছে, যত লুটপাটেরাই করে, কে ওদেরকে ঠিক করবে? বহু আগেই আল্লাহ রাসূল সাবধান করে গেছেন, দেখো যখনই কোনো কমে খেয়ানত বৃদ্ধি পাবে, তখনই তাদের অন্তরে আমি বিদেশি শক্তির ভয় ঢুকিয়ে দেব। আজকে বাংলাদেশ থরথরকে কাঁপে, এখানে কি হবে না হবে, জাতিসংঘ আসে, ভারত আসে, ওদিক থেকে আসে, যেন সবার একদম দায় ঠেকে গেছে, আরে বাবা তোর দেশ তুই সামলা, আমার এখানে কার কি হলো, তোর কি দরকারটা কি? তার মানে আমি চলতে পারি না একাকেই ওনাদের সাহায্য ছাড়া, এই যে অবস্থা ঘটে যাচ্ছে এগুলো আজকে নতুন কিছুই নয়, বহু আগেই হাদিস এগুলো আমাদেরকে বলে দেওয়া যে সাবধান করা হয়েছে, আমরা মানি না। বাংলাদেশের মুসলমান যারা আমরা আছি, আমাদের দায়িত্ব কোরআন হাদিস মেনে চলা, তে হাদিসের বাণীগুলো আমরা শুনিয়ে দেওয়ার দায়িত্ব শুনিয়ে দিচ্ছি, আমল করার দায়িত্ব আমাদের সবারই, যিনি আমল করবেন তিনি জান্নাত পাবেন, আমল না করবেন তিনি জাহান্নামে চলে যাবেন, কারো কবরে ভাই কেউ যাবে না, আমাদের দায়িত্ব সেটা পৌঁছে দেওয়া। আল্লাহর গজব থেকে মুক্তির পথ কি? গজবটা আসবেই, আল্লাহ বলছেন অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, সূরা নূর 31 নম্বর আয়াত। হে মুসলমানরা, অপরাধ করেছ, তওবা কর, তুবু ইলাল্লাহি জামিআন, একাকি তওবা করলে হবে না, সকলে মিলিতভাবে তওবা কর, আইয়ুহাল মুমিনুন, হে ইমানদারগণ, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলকাম হবে, তওবা ছাড়া আমি মাফ করব না, কুল্লু বনি আদম খাতাউ খায়রুল খাত আইন তাওয়াব, প্রত্যেক আদম সন্তান ভুল করে, শ্রেষ্ঠ হল সেই যে বেশি বেশি তওবা করে, তওবা করার মেজাজ কিন্তু অহংকারীদের নাই, অন্যদের তারা তওবা করার নসিহাত করে, নিজের জীবনে তওবা করে না, খেয়াল করে দেখবেন যার মধ্যে তওবা করার মেজাজ আছে সে কখনো অহংকারী হয় না, কারণ ভুল হলে ভুল ধরা পড়লে বাস আলহামদুলিল্লাহ তওবা করলাম সামলা শেষ, কিন্তু না, যারা নেতা, যারা টাকাওয়ালা ধনিক শ্রেণী, সমাজ নেতা, রাষ্ট্রনেতা, এদের কোনো ভুল হয় না, ভুল ধরিয়ে দিলেও ওরা কশ্চিনকালে ভুল স্বীকার করবে না, ওয়াইজা ক্বীল লাহুম ইত্তাকিল্লাহ আখাযাতুল ইজ্জাতু বিল ইসমি ফাহাসবু জাহান্নাম ওয়া লাবিসাল মিহাদ, অনেক আগেই আল্লাহ বলে দিচ্ছেন, যখন তুমি নেতাদেরকে বলবে হে নেতা আল্লাহকে ভয় করো, সঙ্গে সঙ্গে খেপে যাবে, আখাজাতুল ইজ্জত বিল ইসমে, ওর পদমর্যাদার সম্মান ওকে অহংকারে স্ফীত করে তুলবে। আল্লাহ বলছেন হাসবুহু জাহান্নাম, জাহান্নাম ওর জন্য যথেষ্ট, ওলা বিসাল মিহাদ, কতই না নিকৃষ্ট ঠিকানা ওর জন্য। অতএব তওবা করার অভ্যাস গড়ে তুলতে হবে, যিনি যে পর্যায়ে আসেন না কেন, প্রত্যেকের মধ্যে যদি এই গুণ ফিরে আসে আল্লাহ পাক তার গজব উঠিয়ে নেবেন। দুই নম্বর, বিপদ এসেছে, মিছিল মিটিং করে লাভ তো হবে না, আল্লাহর বিরুদ্ধে সবর করতে হবে, অবশ্যই সবরিন, ধৈর্যশীলদের জন্যই আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ আছে। যারা ধৈর্য ধারণ করবে না তারা জান্নাতের সুসংবাদ থেকে বঞ্চিত হবে। দোয়া করতে হবে আল্লাহ যে মুসিবত আমাদের উপর হয়ে গেল এর উত্তম বদলা তুমি আমাদেরকে দান করো, উত্তম বদলা দান করে আল্লাহর কাছে বলতে হবে, তাহলে দেখবেন এই মহাসেন ও জামালার বিনিময়ে আল্লাহ পাক বাংলাদেশে এমন রহমত নাজিল করবেন যে রহমত বাংলাদেশের নেতৃবৃন্দ কখনো কল্পনাই করে নাই। আপনারা শুনছেন না মাঝে টেকনাফ উপকূলে একটা জেলের জালে কত মাছ ধরা পড়েছিল, পেপারে দেখছিলেন না? সে বলছে আমি আজকে দুদিন থেকে সারাদিন খেলে কোরআন সব পড়ি, কোরআন খতম করি, আজকে জাল নিয়ে সাগরে নেমেছি, কল্পনার বাইরে, দুনিয়াকে শুনেনি এত মাছ আমার জালে এসেছে, 5,500 কি বলে কেজি, সোজা কথা মনে করেন নাকি, সমস্ত মাছ এসে গেছে। বলে আমার কোরআনের বরকত, আমি আল্লাহকে দোয়া করেছি, আল্লাহ আমার দোয়া কবুল করেছে, সাগরের সমস্ত মাছ আল্লাহ আমার জালে ঢুকাই দিয়েছে। চাক্ষুষ এগুলো এসছে ব্যাপারে, তো আল্লাহ এমন পুরস্কার আমাদেরকে দিতে পারেন যদি আমরা সবর করি এবং আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি এই কষ্টের বিনিময়ে আমাদেরকে উত্তম যা যা দান করো, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে উত্তম প্রতিফল দান করবেন। নেতৃবৃন্দের কাছে আপিল করব, আপনারা অহংকার বন্ধ করুন, তওবা করুন, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তুমি বাংলাদেশকে সুজলা সুফলা শস্য শ্যামলা করো এবং আমাদেরকে যদি যা কিছু ক্ষতি হয়েছে এর উত্তম বিনিময়ে দান করো, ইনশাআল্লাহ আল্লাহ পাক দোয়া কবুল করবেন। তিন নম্বর কি করতে হবে, আল্লাহর দিকে ফিরে যেতে হবে, সাভারে গেলে হবে না, আর যেন কোথায় যাই আমরা, ঢাকায় একটা জায়গা আছে না, কি সুন্দর জায়গা বানানো হয়েছে, পূজার জায়গা, প্রত্যেক কলেজের সামনে একটা করে পূজার জায়গা হয়েছে, সব জায়গায় এগুলো হচ্ছে, কিছু হলেও আমরা সেখানে যাই, আর যত গোলাপ ফুলের গাছ পাতাগুলো সব কেটে কুটি নিয়ে ওখানে ফেলে দেয়, অথচ শুনতেও পায় না ওই মূর্তি, দেখতেও পায় না, উপকারও করে না, ক্ষতিও করে না, শিক্ষিত মানুষ দিব্য সেখানে গিয়ে ফুলগুলো দিয়ে দাঁড়িয়ে আছে দুগ্ধ আবেকার মূর্তির মতো, এই পাগলগুলো কে দেখে বুঝাবে বলেন, কিন্তু ওর বিরুদ্ধে কিছু বললে আপনার কল্লা কাটা যাবে। দুর্ভাগ্য বাংলাদেশের, এটা আজকে নতুন নয়, এই শিরিক চলছে যুগ যুগ ধরে। রুজুয়েল আল্লাহ হতে হবে, রুজুয়েল আসনাম হবে না, মূর্তির দিকে ফিরে যাওয়া যাবে না, আল্লাহ কাছে ফিরে আসো, তাহলে আল্লাহর পক্ষ থেকে গজব উঠবে। আল্লাহ বলছেন ওয়ালা নুযীকান্নহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইরজিউন, ওমান আযলামু মিম্মান যুকরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। প্রতি জুমার দিন ফজর সময় সূরা সাজদা পড়তে হয়, কেন পড়তে দেখেন, সূরা সাজদার মধ্যে দুটো আয়াত রয়েছে 21 ও 22 আয়াত, আল্লাহ বলছেন ওয়ালা নুযীকান্নহুম মিনাল আযাবিল আদনা, আমরা তোমাদের এই দুনিয়াতে ছোট ছোট আযাবের মজা চাখাবো, তোমরা ছোট ছোট শাস্তির স্বাদ আস্বাদন করবে, অবশ্যই করাবো আমি, এটা কেন করাবো, দুনাল আযাবিল আকবারে, বড় আযাবের আগে ছোট ছোট আযাব তোমাদের, বড় আযাব কি কিয়ামতের আযাব, অতি বড়তর হয় না, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে বান্দা ফিরে আসে আমার দিকে, আল্লাহর দিকে ফিরে যেন আসে, সেজন্য আমরা ছোট ছোট তোমাদেরকে আযাব দিয়ে থাকি। ওমান আজলামু মিম্মান যুকরা বিআয়াতি রাব্বিহি, তার চাইতে বড় জালেম আর কে আছে যার সামনে আল্লাহর আয়াত সমূহ পাঠ করা হয় সুম্মা আ'রাদা আনহা, অতঃপর মুখ ফিরিয়ে আর দিকে চলে যায়। আল্লাহ বলছেন ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আমরা অবশ্যই এই সমস্ত পাপীদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করব। আল্লাহর ওয়াদা কি মিথ্যা হবে নাকি, যদি কেউ মুখ ফিরে নেয় তাকে প্রতিশোধের মুখে পড়তেই হবে, গজব আসবেই। অতএব শুধু দোয়া করলে হবে না, আপনাকে তওবা করতে হবে, সবর করতে হবে এবং আল্লাহর দিকে ফিরে যেতে হবে। এটাই শেষ নয়, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযিনা ইস্তাগবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তোমরা আমাকে ডাকো, আমরাই তোমাদের ডাকে সাড়া দিব। মনে রেখে দিও, যে সমস্ত লোকেরা আমাকে ডাকতে, আমার কাছে দোয়া করতে অহংকার বোধ করে, অবশ্যই আমরা তাদেরকে জাহান্নামে একত্রিত করব। কি কঠিন ধমক একবার দেখেছেন, সূরা মুমিন 60 নম্বর আয়াত। দোয়া করতে কেউ চায় না। আজকাল খেয়াল করে দেখবেন, রেডিও বলে যে যেখানে আছেন ভালো থাকুন, তাই বলে না? দোয়া কিন্তু নাই, দোয়াও ঠিক আছে। মুরব্বীদের কাছ থেকে ছেলে যখন চলে যায় পরীক্ষা দিতে, হুজুর দোয়া করবেন, কি চাচাজি দোয়া করবেন, কি আব্বু দোয়া করবেন, নাই, যাও বাবা যাও ভালোভাবে পরীক্ষা দাও। ও কখনোই বলবো না আল্লাহ তোমার ভালো করুক, আল্লাহ তোমার পরীক্ষাটা ভালো করে দাও, এই কখনোই বলবে না। চাচাজি দোয়া করবেন, এই ভাষা উঠে গেছে। অথচ আমরা যখন ছোটবেলায় স্কুল বা এই মাদ্রাসায় গেছি পরীক্ষা দেওয়ার জন্য, বাড়িতে যত মুরব্বী আছে, আমার চাইতে দুদিন বয়স বেশি হলেই হলো, সে ভাই হোক, চাষা হোক, দাদি হোক, চাষি হোক, প্রত্যেকের কাছে কাছে গিয়ে দোয়া না নিয়ে যদি যাই, মা কখনো ঘর থেকে বেরোতে দেবে না। এই বাটা, ওই দাদি বলেছিস, ওই চাষির বলেছিস, ওই দাদারা বলেছিস, একেবারে বলতেই হবে। সকালবেলা ভোরে বেরিয়ে এই দোয়া চাইতে যেতে আমার ক্লাস টাইম হয়ে যাবে প্রায়। দোয়া না আসে তারা বাড়তে পারতে হবে না। ছোটবেলা যদি বাপ মা গুলো না শেখাতো, তাহলে আজকে এটা হতে পারতাম আমরা। এই দোয়ার যে কি গুরুত্ব আছে দুনিয়া মানুষ তো বোঝে না। আর দোয়া হলে ইবাদত, দোয়া নিজেই একটা ইবাদত। যারা দোয়া করতে অহংকার বোধ করে, ওর কাছে দোয়া চাইতে যাব। দোয়া ছোটও করতে পারে, দোয়া বড়রাও করতে পারে। কার দোয়া কাজে লাগবে আল্লাহ ভালো জানেন। এই জন্য আল্লাহ বলছেন, উদ্উনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমার দোয়া কবুল করো। মনে রেখে দিও, ইন্নাল্লাযিনা ইস্তাগফিরুনা আন ইবাদাতি, এখানে ইবাদত অর্থ দোয়া। যারা আমার দোয়া করতে আমার কাছে অহংকার বোধ করে, অবশ্যই তাদেরকে আমরা সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা জাহান্নামে একত্রিত হবে, অতএব অহংকার করা যাবে না। ইবনে আব্বাস বলছেন, আতাতিল মাসায়েব ফি দুনিয়া লিয়াতুবান নাস ইলাল্লাহ, দুনিয়াতে যে মুসিবত আসে এগুলো এজন্য যাতে মানুষ আল্লাহর দিকে ফিরে যায়। আসুন, মাহাসান ও জামালার এই মহা গজব থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়েছেন, এজন্য আমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই। আমার সঙ্গে দোয়া পড়ুন, তওবার দোয়া, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহান রাব্বিকা।